বিছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। দূর দিগন্তে উড়ে যেতাম প্রভুর দেয়া সুর ছড়িয়ে দিতাম। দূর দিগন্তে উড়ে যেতাম প্রভুর দেয়া সুর ছড়িয়ে দিতাম। করতো না কেউ মানা ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। ও কোকিল ছানা ফজরের সময় হলে মুয়াজিনের সাথে কলর ওড়ে। ফজরের সময় হলে মুয়াজিনের সাথে কলর ওড়ে। বাস ছাড়ে করতাম কিচির মিচির বাস ছাড়ে করতাম কিচির মিচির। মসজিদে যেতে কেউ ভুলে যেত না ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। ও কোকিল ছানা কাজে কামে ক্লান্ত যারা আমার গানে প্রেরণা পেত তারা। কাজে কামে ক্লান্ত যারা আমার গানে প্রেরণা পেত তারা। নবীজির রওজা জিয়ারতে নবীজির রওজা জিয়ারতে ডানা মেলে ছুটে যেতাম মদিনা। ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। দূর দিগন্তে উড়ে যেতাম প্রভুর দেয়া সুর ছড়িয়ে দিতাম। দূর দিগন্তে উড়ে যেতাম প্রভুর দেয়া সুর ছড়িয়ে দিতাম। করতো না কেউ মানা ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা। মারকাজুল হুদা .com MARKAJULHUDA.COM